হাই কুহু কুহু কুহু হাই এপারে মুখর হলো কে কাউই পারে মুখর হলো কে কাউই কে কাউ পারে নীরব কেন কুহু হাই কুহু কুহু কুহু হাই এ পারে মুখর হলো কে কাউ পারে মুখর হলো কে কাউই কে কাউ পারে নীরব কেন কুহু হাই কুহু কুহু কুহু হাই এ পারে মুখর হলো কে কাউ দুরাশার ধ্যানে আমি কেন তিথি ডোরে বাধারে ফাগুনের মোর পাশে কে আনে আষাঢ় সজল ঘন আধারে ভাবে বসে দুরাশার ধ্যানে আমি কেন তিথি ডোরে বাধারে ফাগুনের মোর পাশে কে আনে ঋতুর দুধারে থাকে দুজনে মিলে না যে কাকলি অকুজনে ঋতুর দুধারে থাকে দুজনে মিলে না যে কাকলি অকুজনে আকাশের প্রাণ করে হু হু হাই ও পারে নীরব কেন কুহু হাই কুহু কুহু এ পারে মুখর হলো কে কাউই কে কাউ ও পারে নীরব কেন কুহু হাই কুহু কুহু কুহু হাই এ পারে মুখর হলো কে কাউই।